الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، الجاء تظلم بضر حديث كتاب الأربعين النووية إمام نووي لكده انتو حديث يديكي عن أبي حمزة أنس بن مالك خادم رسول الله صلى الله عليه وسلم ورضي الله عن أنس قال: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. رواه البخاري ومسلم. أبو حمزة كنية أنس بن مالك، أنس بن مالك الأنصاري رضي الله عنه، النبي صلى الله عليه وسلم خادم، النبي صلى الله عليه وسلم خادم تاني دش بصر، النبي صلى الله عليه وسلم خدمة قدية دي خامة فلي الحمد لله جنة خامة فلي تاني فرمت دي النبي صلى الله عليه وسلم فرمي دي: لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه. توارا خونان قوى مسلمان فكا مؤمن ونفري با جبتك توارا نزور مسلمان با الله نزور الله زين فوسن قرى اسيس دلما دا فوسن قرى زيتو ديم عني نفر دلما دا يتو ديم توارا فكا يمان داري ونفري با توارا زيدين نكي فكا زيدين نكي نزور با الله نزور نفس الله زين لفوسن قرى إلا فوسن قرى فاري با توارا يدين فكا مؤمن بني فاري با ان خد ديانا بي صلى الله عليه وسلم. تنو لي يانتو بزر دي خند الله دين اسلام ما دي مسلمان خد اي باري مؤمن اوتو خد ديان كلا مسلمان الله مؤمن لفاوك مسلمان خد اي بان رد اللي ديان نيزة بازا خايتا كوشش قد آسونا خابتا ناسا كلمة قجة كلمة عمل نقود شندو قد لكن مؤمن خد اي ملانو كلمة عمل قد ازا মোমিন বাইরে নিজের তোয়ারে আরো বেশ ফায়দা করতেসা নিজে জিয়া পছন্দ করি আন ইত্যাদি দিতেসা হতে তোমারা মোমিন ইয়ে ওই ফারিবাদি এ নলে মোমিন লো মুসলমানের ফরক মোমিনের দরজে মুসলমানের ওরে তো মোমিন ওইলে মানুষই বেয়ে নিজের মুসলমান বাইল্লাহ নিজের মোমিন বাইল্লাহ আদর মোহাম্মদ নিজের তোরে বেশি করিব আর নিজের তো জিয়া পছন্দ লাগিয়ে আন ইত্যাদি পছন্দ করিব তো ইয়ান তু কি ফায়দা ফাইদে আরাত দিন ইসলাম মাদে আরারে আপস মাদে মোমিন খদিন উগল উগ বাই বানাই দিয়ে ফরক নাই ফরক নগরে এই নরে যেটা নাকি মুসলমান কল হন জন জন ফরক গরে তুই এদেশর উতি এদেশর তুই অতনি উত অতনি নহ ইতারা বাই আইন মোমিন ন উজু হতে এলে তো আর গুসই না হারিবা ইতারা মোমিন হতো বলি ইতারা আইন নহইতো ইতারা মুসলমান قالت العرب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم الله يخد سورة الحجرات ما ده بردو قدنا آيات زهرتو نبي صلى الله عليه وسلم يخد عريما أني الله يخد قل لم تؤمنوا تواري من نوانا وجو ولكن قولوا أسلمنا تورا لكن آري إسلاما ندين خو مسلم ندين خو ولما يدخل الإيمان في قلوبكم أجي من تورا دين من أقول آر بردين الطرحة فيهم الله المستعان একে মুসলমান বাইরে মুসলমান বাইরে এখান জাগান ওদের তাই পারল এখান জাগান এক এত দোষম্মা কেন তাই না পারে মুসলমান মুসলমান বাইরে এখান আনি দিয়ে না পারে ফরক করে আর মুসলমান মুসলমান বাইরে কিন্তু চালি করে দু হাতে কেন করে নিজে বাজে খাই পেল ওরা বললে ভিগর করে আসন নদী বললা মুসলমানে মুসলমান এখান ইত্যাদি দিয়ে না পারে আপস মাদের তেবাক নাই মহাব্বত নাই ইয়া আল্লাহ হতে মুমিন বনিব ইমানদারের দোষম্মা হতে বসিব কেলা হতে ইসলাম তিন মারতাবা ইসলাম ইমান এহসান ফলে কলমা ফুললে মানুষই বা ইসলামত গলো দিই মুসলমান বলি এবাদত গড়ি নিলে ফাক্কা যদি ও তো বলে আল্লাহ তালের কথা মানি আরে তো বাদে মোমিন বলে দিই ইমানত ফসি ইয়ারে মোমিন বলে দিই তো বাদ ইয়ার তো ফাক্কা ইমান ও ফাইলে এহসান আমার ফসি মুহসিন বলে দিই তো নবী অকল দরজাই বা সোহাদ অকল দরজা মুহসিন আম্মা দিই তো বাদে ইমানদার অকল দরজা বাদে মুসলমান আলাদা দিই ইয়া বাদে মুসলমান নিজেই মুনাফিক ইয়াদ কুফার আল্লাহ মুস্তান الله عز وجل هذا يدك هذا الدين اللي يرى عمل قدر التوفيق دك هذا من فكر قدر وصلى الله على نبي محمد وآله وصحبه وسلم.